আজকের আলোচনাটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে, ডিজিটাল ফুটপ্রিন্ট। মানে আমরা অনলাইনে যা করি, যা দেখি, সব কিছুরই একটা ছাপ থেকে যাচ্ছে, তাই না? একদম, একটা অদৃশ্য চিহ্ন, কিন্তু বেশ দীর্ঘস্থায়ী। তো এই পর্বে আমরা চেষ্টা করব এর গভীরে যেতে, আমাদের হাতে যে তথ্য আছে সেগুলোর ভিত্তিতে বোঝার চেষ্টা করব এই ডিজিটাল পদচিহ্ন আসলে কি, কিভাবে তৈরি হয়, আর মানে আমাদের জীবনের ভালো মন্দ দিকগুলো কি। ঠিক বলেছেন, এই ডিজিটাল ফুটপ্রিন্ট মানে সহজ কথায় অনলাইনে আমাদের সমস্ত কাজকর্মের একটা রেকর্ড। সেটা আমরা জেনে শুনে করি বা ধরুন আমাদের অজান্তেই হোক, এর মাধ্যমে ইন্টারনেটে আমাদের একটা পরিচয় তৈরি হয়। আচ্ছা, কিন্তু এই যে চিহ্ন বলছেন, এগুলো কি সব একই রকম? ধরুন আমি ফেসবুকে একটা ছবি দিলাম আর অন্য একটা ওয়েবসাইটে শুধু ঢু মারলাম, দুটো কি একই ব্যাপার? না না, এখানেই তো মূল পার্থক্যটা। সূত্রগুলোও তাই বলছে, প্রধানত দুই ধরনের ফুটপ্রিন্ট আছে। ও আচ্ছা, দুই ধরনের? হ্যাঁ, একটা হলো সক্রিয় বা অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। সক্রিয় মানে? মানে যেটা আমরা নিজেরা জেনে বুঝে সজ্ঞানে তৈরি করি। যেমন ধরুন আপনি ফেসবুকে কিছু লিখলেন বা কোনো বন্ধুর পোস্টে একটা কমেন্ট করলেন, আচ্ছা, কাউকে ইমেল পাঠালেন, অথবা কোনো ওয়েবসাইটে নিজের নাম ইমেল এসব দিয়ে একটা অ্যাকাউন্ট খুললেন, এই সবগুলোই হলো সক্রিয় ফুটপ্রিন্ট, কারণ এখানে আপনি নিজে তথ্যটা দিচ্ছেন। বেশ, এটা বোঝা গেল। তাহলে অন্যটা? অন্যটা হলো নিষ্ক্রিয় বা প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। নিষ্ক্রিয় সেটা আবার কেমন? এটা তৈরি হয় আমাদের অজান্তেই, মানে আমরা সরাসরি কিছু করছি না, তবুও তৈরি হচ্ছে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন আপনি কোনো খবর পড়ার জন্য একটা ওয়েবসাইটে গেলেন, আপনি শুধু পড়ছেন, তাই তো? কিছু লিখছেন না, শেয়ারও পড়ছেন না। হ্যাঁ, কিন্তু ওই ওয়েবসাইটটা আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারে, মানে ইন্টারনেটে আপনার ডিভাইসের ঠিকানা আর কি। ও, আপনি কোন শহর থেকে ওয়েবসাইটটা দেখছেন সেটাও হয়তো জানতে পারে। এখানেই শেষ না, অনেক ওয়েবসাইট আবার কুকিজ ব্যবহার করে। কুকিজ? হ্যাঁ হ্যাঁ, এই শব্দটা তো প্রায়ই দেখি ওয়েবসাইটগুলোতে, অ্যাকসেপ্ট কুকিজ এই অপশনটা আসে, এটা আসলে কি? কুকিজ হলো মানে ছোট ছোট ডেটা ফাইল, ওয়েবসাইটগুলো এগুলো আমাদের ব্রাউজারে সেভ করে রাখে। কিসের জন্য? এর মাধ্যমে ওরা মনে রাখে আমরা আগে ওই সাইটে গিয়েছিলাম কিনা, কি পছন্দ করি, কোন পেজগুলো বেশি দেখি, এই সব। আবার ধরুন মোবাইলে যে আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, হ্যাঁ করি তো, সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের লোকেশন, ব্যবহারের ধরন, এই ধরনের নানা তথ্য সংগ্রহ করতে থাকে। এগুলো সবই কিন্তু নিষ্ক্রিয় ফুটপ্রিন্ট তৈরি করে, কারণ আমরা তো সক্রিয়ভাবে এই তথ্যগুলো দিচ্ছি না, তাই না? তার মানে দাঁড়াচ্ছে আমরা অনলাইনে কিছু করি বা না করি, একটা ডিজিটাল ছায়া কিন্তু তৈরি হচ্ছেই, এটা তো বেশ ভাবনার বিষয়। একদম। আচ্ছা, এই যে এত ধরনের ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে, এর উৎসগুলো ঠিক কি কি? মনে হচ্ছে তালিকাটা বেশ লম্বা হবে। হ্যাঁ, উৎস তো অনেক। ওই যে সক্রিয় ফুটপ্রিন্টের কথা বললাম, তার উৎস তো বেশ স্পষ্ট। যেমন? যেমন ধরুন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে আমাদের সব পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার। ঠিক। আমরা যে ইমেইল পাঠাই বা পাই, গুগলের মতো সার্চ ইঞ্জিনে যা কিছু খুঁজি, সেই সার্চ হিস্ট্রি। ও, সার্চ হিস্ট্রিও? অবশ্যই। অনলাইনে কেনাকাটার সময় যে ঠিকানা দিই, ফোন নম্বর দিই, কি কিনছি তার রেকর্ড, সবই। বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা, লগ ইন করা, অনলাইন ফর্ম পূরণ করা, ছবি বা ভিডিও আপলোড করা, এগুলো সবই সক্রিয় উৎস। বোঝা গেল। আর নিষ্ক্রিয় উৎসের মধ্যে তাহলে পড়ছে ওই ওয়েবসাইট ভিজিট, কুকিজ, অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা কালেকশন, এগুলো? একদম। এছাড়া আইপি অ্যাড্রেস ট্র্যাকিং, লোকেশন ডেটা, অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমেও ডেটা সংগ্রহ হতে পারে, এগুলো নিষ্ক্রিয় ফুটপ্রিন্টের উৎস। বলতে গেলে ইন্টারনেটে আমাদের প্রায় প্রতিটি সংযোগ বা কাজই কোনো না কোনো ধরনের ফুটপ্রিন্ট তৈরি করে। বুঝলাম। থংতো প্রশ্ন হল, এই ফুটপ্রিন্ট নিয়ে এত চিন্তার কারণটা কি? এটা তো জাস্ট আমাদের অনলাইন কাজকর্মের একটা রেকর্ড, তাই না? এর গুরুত্বটা ঠিক কোথায়? এখানেই বিষয়টা। আর শুধু রেকর্ড থাকছে না, এর প্রভাব কিন্তু বেশ গভীর। প্রথমত, এটা আমাদের একটা ব্যক্তিগত ইমেজ বা পরিচিতি তৈরি করে। ব্যক্তিগত ইমেজ? কিভাবে? আমরা অনলাইনে কেমন ব্যবহার করছি, কি ধরনের জিনিস শেয়ার করছি, কোন ভাষায় কথা বলছি, এই সব দেখে অন্যরা, সে বন্ধু হোক, সহকর্মী হোক বা একেবারে অচেনা কেউ হোক, আমাদের সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে। এটা অনেকটা আমাদের ডিজিটাল পার্সোনালিটি আর কি। এটা তো ঠিক, অনেক সময় আমরা কাউকে সামনাসামনি চেনার আগেই তার ফেসবুক বা লিঙ্কডইন প্রোফাইল দেখে একটা ধারণা করে নিই। ঠিক তাই। দ্বিতীয়ত, এবং এটা আজকাল খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হলো ক্যারিয়ারের ক্ষেত্রে এর প্রভাব। চাকরির ক্ষেত্রে? হ্যাঁ, আমাদের হাতে থাকা বিভিন্ন রিপোর্ট বলছে বহু কোম্পানি এখন লোক নেওয়ার আগে প্রার্থীর ডিজিটাল ফুটপ্রিন্ট ভালো করে দেখে। কিছু সমীক্ষায় তো দেখা গেছে প্রায় 70% বেশি নিয়োগকর্তা সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে প্রার্থী সম্পর্কে খোঁজ খবর নেন। 70%? এটা তো বিশাল সংখ্যা। হ্যাঁ, বিশাল। সেখানে যদি আপত্তিকর কিছু পায় বা প্রার্থীর অ্যাটিচিউড নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তাহলে কিন্তু চাকরির আবেদন বাতিলও হয়ে যেতে পারে। আবার উল্টো দিকে একটা পরিষ্কার পজিটিভ ডিজিটাল ফুটপ্রিন্ট কাউকে এগিয়েও রাখতে পারে। তার মানে চাকরির ইন্টারভিউয়ের আগেই আমাদের অনলাইন প্রোফাইল একটা সাইলেন্ট ইন্টারভিউ দিয়ে দিচ্ছে? অনেকটা সেরকমই। তৃতীয়ত, সাইবার নিরাপত্তার ঝুঁকি এর সাথে সরাসরি জড়িত। মানে হ্যাকিং এসব? হ্যাঁ, আমরা যত বেশি তথ্য অনলাইনে ছড়াব, হ্যাকার বা সাইবার অপরাধীদের জন্য আমাদের ব্যক্তিগত তথ্য, যেমন ধরুন পাসওয়ার্ড, ব্যাংকের ডিটেলস, ঠিকানা, এগুলো হাতিয়ে নেওয়া তত সহজ হবে। এই ফুটপ্রিন্ট ফলো করে তারা ফিশিং অ্যাটাক করতে পারে। ফিশিং মানে ওই যে ভুয়া ইমেল বা মেসেজ পাঠিয়ে তথ্য চুরি করে। একদম। বা অন্যান্য অনলাইন জালিয়াতির ছক কষতে পারে। আর ওই যে বিজ্ঞাপন দেখি আমরা, মানে যে জিনিসটা নিয়ে একটু আগে গুগলে খুঁজলাম, একটু পরেই দেখি ফেসবুকের নিউজ ফিডে সেটারই বিজ্ঞাপন চলে আসছে, এটার কারণও কি এই ফুটপ্রিন্ট? ঠিক ধরেছেন, এটাই চতুর্থ গুরুত্বপূর্ণ দিক। কোম্পানিগুলো আমাদের অনলাইন অ্যাক্টিভিটি, সার্চ হিস্ট্রি, লোকেশন, কোন ওয়েবসাইটে কতক্ষণ থাকছি, কি কিনছি, এই সব ডেটা অ্যানালিসিস করে আমাদের ইন্টারেস্ট বোঝার চেষ্টা করে। আচ্ছা। আর সেই অনুযায়ী আমাদের টার্গেটেড বিজ্ঞাপন দেখায়। শুধু বিজ্ঞাপন না, অনেক সময় এই ডেটা ব্যবহার করে আমাদের নিউজ ফিডে কোন ধরনের খবর আসবে, কোন কন্টেন্ট বেশি দেখানো হবে, সেটাও ইনফ্লুয়েন্স করা হতে পারে। তার মানে শুধু জিনিসপত্র কেনা নয়, আমাদের কাছে কোন ইনফরমেশন পৌঁছাবে সেটাও কিছুটা কন্ট্রোলড হতে পারে এর মাধ্যমে। বিষয়টা তো বেশ জটিল লাগছে। জটিল তো বটেই, কিন্তু এর কি সবই নেগেটিভ দিক? নিশ্চয় কিছু সুবিধাও আছে না? না হলে আমরা এত কিছু অনলাইনে করতাম না, তাই না? অবশ্যই সুবিধা আছে, এবং সেগুলো বেশ গুরুত্বপূর্ণ। প্রথমত, এর মাধ্যমে একটা বেশ শক্তিশালী অনলাইন আইডেন্টিটি বা পরিচিতি তৈরি করা যায়। অনলাইন আইডেন্টিটি? হ্যাঁ, ধরুন যারা ফ্রিল্যান্সিং করেন বা কন্টেন্ট তৈরি করেন বা নিজেদের কোনো বিশেষ ফিল্ডে এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য একটা ভালো ডিজিটাল ফুটপ্রিন্ট খুব দরকারি। হ্যাঁ, যেমন ধরুন লিঙ্কডইন বা টুইটারে অ্যাক্টিভ থাকা, নিজের কাজের পোর্টফোলিও শেয়ার করা, এইগুলো। ঠিক, এটাই দ্বিতীয় সুবিধা। চাকরির বাজারে বা প্রফেশনাল ফিল্ডে একটা ইতিবাচক ইমেজ তৈরি করা যায়। একটা ভালো লিঙ্কডইন প্রোফাইল বা একটা পার্সোনাল ব্লগ বা ওয়েবসাইট এক্ষেত্রে খুব কাজে দেয়। তৃতীয়ত, যোগাযোগ আর নেটওয়ার্কিং অনেক সহজ হয়ে যায়। আমরা দেশ বিদেশের সমমনা লোকজনের সাথে বা একই প্রফেশনের মানুষদের সাথে সহজে কানেক্ট করতে পারি, আইডিয়া শেয়ার করতে পারি। এটা ঠিক। গুগল ম্যাপ আমাদের লোকেশন ডেটা ব্যবহার করেই তো সবচেয়ে ভালো রাস্তাটা খুঁজে দেয়, তাই না? হ্যাঁ, তা তো দেয়। বা ইউটিউব আমাদের দেখার অভ্যাসের উপর ভিত্তি করে ভিডিও রেকমেন্ড করে। এই যে পার্সোনালাইজেশন, এটা সম্ভব হয় আমাদের এই ডেটার জন্যই। হ্যাঁ, এই সুবিধাগুলো ছাড়া তো এখন আমাদের অনলাইন জীবন ভাবাই মুশকিল। কিন্তু সুবিধার উল্টো পিঠে যে ঝুঁকিগুলো আছে, সেগুলো তো এড়িয়ে যাওয়া যায় না। অসুবিধাগুলো যদি আরেকটু ক্লিয়ার করে বলেন। অসুবিধাগুলো কিন্তু সত্যি ভাবার মতো। সবচেয়ে বড় ঝুঁকি হলো ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি নষ্ট হওয়ার ভয়। প্রাইভেসি? হ্যাঁ, আমাদের অজান্তেই কোনো কোম্পানি আমাদের কোন ডেটা নিচ্ছে, সেটা কীভাবে ব্যবহার করছে, কাদের সাথে শেয়ার করছে, এই বিষয়গুলো অনেক সময়ই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডেটা ব্রোকার বলে কিছু কোম্পানি আছে, তারা এই তথ্য কিনে বিজ্ঞাপনদাতাদের কাছে বা অন্য সংস্থার কাছে বিক্রিও করে। এটা তো সত্যিই ভয়ের কথা। আর কি? দ্বিতীয়ত, রেপুটেশনের ক্ষতি বা রেপুটেশন ড্যামেজ। অনলাইনে একবার যদি কোনো ভুল তথ্য, কোনো গুজব, কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও বা ধরুন কোনো বিতর্কিত মন্তব্য ছড়িয়ে পড়ে, তার প্রভাব মারাত্মক হতে পারে। মানে ভাইরাল হয়ে গেলে আর কি? ঠিক। ইন্টারনেটে কোনো কিছু ভাইরাল হওয়া তো খুব সোজা, কিন্তু তার প্রভাব ব্যক্তিগত জীবনে, সামাজিক সম্পর্কে, এমনকি মানসিক স্বাস্থ্যের উপরেও কিন্তু লম্বা সময় ধরে খারাপ প্রভাব ফেলতে পারে। আর একবার কিছু ছড়িয়ে পড়লে সেটা ডিলিট করাও তো খুব কঠিন, তাই না? ঠিক তাই, এটাই তৃতীয় বড় অসুবিধা। অনলাইনে কিছু পোস্ট করার পর আমরা হয়তো নিজের অ্যাকাউন্ট থেকে সেটা ডিলিট করে দিলাম, কিন্তু ততক্ষণে হয়তো অনেকেই সেটা দেখে ফেলেছে, স্ক্রিনশট নিয়ে রেখেছে বা অন্য কোথাও শেয়ার করে দিয়েছে। ইন্টারনেটের বিভিন্ন সার্ভারে ক্যাশে তার কপি থেকে যেতে পারে, তাই বলা হয় অনলাইনে কিছু দেওয়ার আগে দুবার ভাবা উচিত, কারণ একবার ছেড়ে দিলে তা পুরোপুরি ফিরিয়ে আনা বা মুছে ফেলা প্রায় অসম্ভব। এই যে বললেন মুছে ফেলা কঠিন বা প্রায় অসম্ভব, এটা কতটা সত্যি? মানে আমাদের কি একেবারেই কোনো কন্ট্রোল নেই? আমরা কি কিছুই করতে পারি না? দেখুন, সম্পূর্ণ নিয়ন্ত্রণ কথাটা হয়তো একটু বেশি হয়ে যায়, কারণ ইন্টারনেটের বেসিক স্ট্রাকচারটাই ডেটা শেয়ারিংয়ের উপর চলে। তাহলে? কিন্তু তার মানে এই না যে আমরা একেবারে অসহায়। অবশ্যই আমরা সচেতন হতে পারি, আর কিছু কৌশল নিলে আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট অনেকটাই কমাতে পারি আর ঝুঁকিগুলো ম্যানেজ করতে পারি। একেবারে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা নয়। তাহলে সেই কৌশলগুলো কি? কিভাবে আমরা আমাদের এই ডিজিটাল ছায়াটাকে কিছুটা হলেও নিজেদের আয়ত্তে রাখতে পারি? বেশ কিছু ইফেক্টিভ উপায় আছে। একটা খুব বেসিক কিন্তু জরুরি জিনিস হলো শক্তিশালী আর আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা। হ্যাঁ, এটা তো প্রায়ই শোনা যায়, শুনি আমরা, কিন্তু অনেকেই হয়তো করি না। প্রত্যেকটা জরুরি অনলাইন অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড দরকার, আর সেটা হতে হবে অক্ষর, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে বেশ জটিল। সম্ভব হলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করা খুব ভালো, নিয়মিত চেক করা দরকার। প্রাইভেসি সেটিংস? হ্যাঁ, মানে কারা আপনার পোস্ট দেখতে পাবে, কারা আপনাকে ট্যাগ করতে পারবে, আপনার প্রোফাইলের কোন তথ্য পাবলিক থাকবে, কোনগুলো শুধু বন্ধুরা দেখবে, এগুলো নিজের কন্ট্রোলে রাখা উচিত। ডিফল্ট সেটিংসে ভরসা না করে নিজের মতো করে সাজিয়ে নেওয়া ভালো। আর তথ্য শেয়ার করার ব্যাপারে কি ধরনের সতর্কতা নেওয়া উচিত? খুব বেশি ব্যক্তিগত বা সেন্সিটিভ তথ্য, যেমন ধরুন বাড়ির একদম সঠিক ঠিকানা, ফোন নাম্বার, খুব পার্সোনাল ছবি বা ধরুন ফাইন্যান্সিয়াল ডিটেলস, এগুলো পাবলিক ফোরামে বা অচেনা ওয়েবসাইটে শেয়ার না করাই সেফ। সবসময় নিজেকে প্রশ্ন করা উচিত, এই তথ্যটা এখানে দেওয়া কি সত্যি দরকার আছে? এছাড়া ব্রাউজারের কুকিজ আর ব্রাউজিং হিস্ট্রি নিয়মিত ক্লিয়ার করলে ট্র্যাকিং কিছুটা কমানো যায়। আচ্ছা। আর অবশ্যই যে কোনো সন্দেহজনক ইমেল, মেসেজ বা ওয়েবসাইটে যে লিঙ্ক দেওয়া থাকে সেগুলোতে ক্লিক করা থেকে সাবধান থাকতে হবে। এগুলো প্রায়শই ম্যালওয়্যার ছড়ানো বা আপনার ডেটা চুরির ফাঁদ হতে পারে। VPN ব্যবহারের কথাও তো শুনি, সেটা কতটা কাজের? হ্যাঁ, পাবলিক ওয়াইফাই যখন ব্যবহার করছেন বা যারা অনলাইন প্রাইভেসি নিয়ে একটু বেশি চিন্তিত, তাদের জন্য VPN একটা ভালো অপশন হতে পারে। এটা কিভাবে কাজ করে? VPN আপনার আসল IP অ্যাড্রেসটা লুকিয়ে দেয় আর আপনার ইন্টারনেট কানেকশনটাকে এনক্রিপ্ট করে দেয়, মানে কোড করে দেয়, ফলে আপনাকে ট্র্যাক করাটা বেশ কঠিন হয়ে যায়। ও আচ্ছা। সবশেষে বলবো, গুগল, ফেসবুক বা অন্যান্য বড় অনলাইন প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি কন্ট্রোল বা সেটিংসগুলো একটু খতিয়ে দেখা উচিত। সেখানে আপনি দেখতে পাবেন ওরা আপনার কোন কোন ডেটা সংগ্রহ করছে। অনেক ক্ষেত্রে সেই ডেটা সংগ্রহ বন্ধ করার বা কমানোর, এমনকি ডিলিট করারও অপশন থাকে। তার মানে বেশ কয়েকটি স্টেপস আছে যা আমরা নিতে পারি। তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে দাঁড়ায়, ডিজিটাল ফুটপ্রিন্ট আমাদের অনলাইন জীবনের একটা অংশ, একটা একটা অদৃশ্য ছায়ার মতো। ঠিক। এর মাধ্যমে আমরা যেমন অনলাইন দুনিয়ায় নিজেদের পরিচিতি তৈরি করতে পারি, যোগাযোগ বাড়াতে পারি, আবার একটু অসতর্ক হলেই এটা আমাদের প্রাইভেসি আর সিকিউরিটির জন্য বড় ঝুঁকিও তৈরি করতে পারে। একদম ঠিক বলেছেন। মূল কথাটা হলো সচেতনতা, অ্যাওয়ারনেস। ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা সার্চ, প্রত্যেকটা শেয়ার একটা চিহ্ন রেখে যাচ্ছে। হ্যাঁ, এর সুবিধাগুলো আমরা নেব ঠিকই, কিন্তু ঝুঁকিগুলো সম্পর্কেও জানতে হবে, আর সেগুলো থেকে বাঁচতে যা যা করণীয় সেগুলো করতে হবে। একজন দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে আমাদের বোঝা উচিত অনলাইনে আমরা যা দিচ্ছি তার একটা প্রভাব আছে। সেটাই। তাই কিছু শেয়ার করার আগে একটু থামা, একটু ভাবা, এটা কি শেয়ার করাটা ঠিক হবে, এর ফল কি হতে পারে, এই প্রশ্নগুলো নিজেকে করাটা খুব দরকারি। সত্যি, সচেতনতা আর দায়িত্ববোধ, এই দুটোই হয়তো আসল কথা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, ডিজিটাল ফুটপ্রিন্টের এই দুনিয়াটা নিয়ে। আমার মনে হয় আরও অনেক কিছু জানার আর ভাবার আছে। অবশ্যই। তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যাই। আচ্ছা একটু ভাবুন তো, গত এক সপ্তাহে অনলাইনে করা আপনার যে কোনো একটা কাজের কথা, হতে পারে সেটা কোনো ওয়েবসাইটে লগ ইন করা বা গুগলে কিছু সার্চ করা, কোনো পোস্টে লাইক দেওয়া বা কোনো অ্যাপ ব্যবহার করা। এবার একটু ভাবুন, ওই কাজটা আপনার সক্রিয় ফুটপ্রিন্ট তৈরি করেছে নাকি নিষ্ক্রিয়? আর ওই একটা ছোট্ট কাজ আপনার অজান্তেই হয়তো আপনার যে বিরাট ডিজিটাল পরিচয় তার সাথে কিভাবে জুড়ে যাচ্ছে, এই চিন্তাটা হয়তো আমাদের সবাইকে আরেকটু বেশি অনলাইন সচেতন করে তুলবে।